Book 2 83 تراشي تراشي الماضي 3 أتيتكال 3 أتيتكال 3 يتصل تليفونيا تليفون كرا تليفون كرا لقد اتصلت تليفونيا আমি টেলিফোন করেছি আমি টেলিফোন করেছি لقد اتصلت تليفونيا طيلة الوقت আমি সারা সময় টেলিফোনে কথা বলছিলাম আমি সারা সময় টেলিফোনে কথা বলছিলাম يسأل জিজ্ঞাসা করা لقد سألت আমি জিজ্ঞাসা করেছিলাম আমি জিজ্ঞাসা করেছিলাম لقد سألت دائما আমি সব সময় জিজ্ঞাসা করেছিলাম আমি সব সময় জিজ্ঞাসা করেছিলাম يحكي বর্ণনা করা لقد حكيت আমি বর্ণনা করেছিলাম আমি বর্ণনা করেছিলাম لقد حكيت كل الحكاية আমি পুরো গল্পটা বর্ণনা করেছিলাম আমি পুরো গল্পটা বর্ণনা করেছিলাম يتعلم পড়াশোনা করা পড়াশোনা করা لقد ذاكرت আমি পড়াশোনা করেছিলাম আমি পড়াশোনা করেছিলাম لقد ذاكرت طوال المساء আমি সারা সন্ধ্যে পড়াশোনা করেছিলাম আমি সারা সন্ধ্যে পড়াশোনা করেছিলাম يشتغل কাজ করা কাজ করা لقد اشتغلت আমি কাজ করেছিলাম আমি কাজ করেছিলাম لقد اشتغلت طوال اليوم আমি পুরো দিন কাজ করেছিলাম আমি পুরো দিন কাজ করেছিলাম ياكل খাওয়া খাওয়া لقد اكلت আমি খেয়েছিলাম আমি খেয়েছিলাম لقد اكلت كل الطعام আমি সমস্ত খাবার খেয়ে নিয়েছি আমি সমস্ত খাবার খেয়ে নিয়েছি